ادارہ کیے بھائی مدارات کیے بھائی آفت ممکن ہے کہ پہنچ جائے آفت سمادی بس مناقض نہیں ہوگا وہ دانا بجنے ہوئی تو بھائی آفت سمجھ گئے بھیتر کیا چنا ہے بھائی دانا ولا یخرج الا نکلے گا مگر نکلا مگر جرکم انک سم دیکھا جائے ایک بچر وہ موہن سنگ مجھے ایک پرکار آگاش دان کرمین دان شکی مگر ایک بھر چلے جن شت شت چار جمین دان دیکھا جائے سوندر جن بھر چار ارم ہوئے تھے آباد سمبھی نا شیل تو ہاں شیل شیل بول لگتے پہ نا نشٹ شرط لگایا کس کا غصہ مس نس کا اور مائن کے طور پر کسی کے لیے حق کا شرط لگایا دانا شرط لگائی سے ایک دن بھائی اور کی بھائی بھائی غصا دن مس نس ہوئے کی بھائی ہوگا شکست کے دانا تین دانا سچ کر دانا شرط لگایا دونوں آگے دان دانا کا آدھی آدھا دانا ادھک اور کیا تین میں کو نہیں بہن کیا تین میں کے بابے نہ بابے جو بہن کر لیں گھوٹا کے نبل نہ بھی کون بیا جو ہے ملے گا بدر حق আছে حق আছে হকতে সত্যে সাথে সাবেক প্রয়োজন প্রয়োজন আর বুঝিনি লাই আহতাজ হইলে সত্যে মোতাজ নিয়ে কিছু না সত্য আর মুসেদ তো না সত্য কেন সত্য যাই তো বাই ভাগ ছিল হাজা সুকুত না হো তো পে ইয়ে তরিকা সাকে তো সকো ও সত্য কেন সত্য কথা উল্লেখ আছে আরে বদর ইয়ারে তিন শর্তের কথা উল্লেখ আছে না ওকালা মুশায়েখ বল মুশায়েখ বলতরা বলতেছে আর তিন বাইনা মাহিলা যেরকম দানা শর্তের সাথে দুই জনের মধ্যে বন্টন হবে তিন দুই জনের মধ্যে কি হবে বন্টন এতবার ক্যাশ করতে এতবার করতে গুরুর মধ্যে যেরকম কি হবে দানা বন্টন হয় তত ঘোষ কি হবে বন্টন ہی میں لام یا نس یا نسخہ بجنس رائے ہی مطلب اس کس کے اندر جس کس کو سراتن گویان نہیں کے مقابلے میں یہ گلی مقابلے میں شریر گویان کر لائے اٹھر مجھے اروے بچی تھے کی ہوئے بنٹن ہوئے اور اروے مجھے کی ہوئے ہوئے ہوئے نیس نیس لینا ہو تھا کیونکہ بھوسا تابعی ہے اس حب کا دانا اور تابعی یکمو بشت کی تابع یکم وشت کرتے تابع قائم ہوتا ہے اصل کی شد اصل جو شد تو تابع شد یہ رکم کرے بھائی آپ یہ شنی قدر کرے بھائی آمی جو دی کی کرے بھائی اکامت نیت کرے تلے تابع رو اینی ہوتا ہے جائے لہذا تابع قائم نہیں اصل تابع اصل انہوں بتا بھائی اصل میں جو جو بھائی بنتا ہوئی سے تابع میں جو بھائی بنتا ہوئی شک لگا دان دانا آدھی آدھی ہے اور تین کا مالک ہوں گا صاحب بدر ہے تو یہ بھی صحیح ہے یہ اکبر حکم ہے کہنا تین میں مالک ہوئی کرے بھائی صاحب بدر ہمیں مانی کھوئی کرا صاحب ان شراطا تیمنا لیلا کر ہاں صاحب بدر لگے تھے گئے صاحب بدر لگے تھے تیمنا شرط لگا بے پہلے یہ شرط لگے بھائی حاصل ہے نا جانا وہ شرط تو نیوت ہے آئی جو ہم دیئے گا کتا سے کیونکہ ایسا شرط ہے جو مان دیئے کتا سکت کرتے ہیں یہ من شرط کرتے ہیں جیرہ کے ہے شرکت کے کی بہت من کتے کو جہاں بھائی مزارات پھر بھی نربو کرے بھائی شرکت کو نربو کرے بھی اللہ یا کرو جو جنیس بیتو کے یسیب و آفتو اور نیو نے کہے لگا مگر تیزی سوتو کی روی بھائی سے سوتو کی گاسی سے پول نائی پر تجھے نا لائے کرو جو کی نیو نے کہے لگا مگر تیزی آفتا سامیہ بھائی کرنے শুধু কি কি হয়েছে রে ভাই গাছ হয়েছে ধান গাছ হয়েছে ধান গাছের মধ্যে কি নাই কাকু গাই সব আর মুস্তায়েক হোনা কে গাইবে সাহেব বলো অত যে ব্যক্তি কে মালিক বিচের মালিক না সে মালিক খবর কে সাথে ভাই শর্তের সাথে আর শর্তটা কি ফাঁসের ঘাদা কি মোদারের ফাঁসের صاحب غیر صاحب بزرگ چھ مالک ہوئے تین نے کے ساتھ شرط سے آج شرط میں کئی بار پھنس ہے لہذا یہ شرط لگے دے بیرو مدارا پھنس وہی صاحب المدارا جب صحیح مدارا بل خارج علی شرط فجوا شرط پر ہوگا بی صحت میں التزام صحت میں التزام کی کرن دیدہ لازم کرتی جب صحیح ہوا جنیا শর্ত অনুযায়ী বন্ধন হবে সে যে এটা লাজুম করি থেকে আটকে দেয় নেন শুনে এটা সহি হতে গেলে কেব শর্ত অনুযায়ী হবে খারেটা কিভাবে বন্ধন হইব শর্ত অনুযায়ী নিস করলে নিস শুরু করলে শুরু রূপ হইলে আরে শর্তটা কি রূপ আর ব্যাপার আমেলে লাজুম করি হচ্ছে না যে অর্ধেক দিবা সাহেবের এক ব্যক্তি দিবা আর কি আর কথা বলছিনি وين لم تخرج الارض شيئا اور زمین بنو کی سوائے نہیں زمین بنو کی سوائے نہیں ہاں فلا شجا لی بہن عاملے تنی سپا بہن جانے یستہی کو شرکہ تا تو کوئی مستحق ہوتا ہے عامل یستہی کو کس کے مستحق ہوتا ہے شائکہ شرکت کے طور پر انتر شائن گئی কোনো কিছু হয় নাই ওলা শিক্ষাটা গাইরে খাবে গাইরে খাবে যেমনি কোনো কিছু শিক্ষক নাই ওই কানাত ইজারা তো ওয়াল আজর মুসাম্মা ইজার যদি ইবতাদান ইজারা হয়ে থাকে তো আজর বাইরে মুসাম্মা মুসাম্মা তো গুন্ডা রে ভাই তাই ইন্দিরা করছে তাই বুঝলে দেবে শস্য শস্য পয়দা যদি উৎপাদিত হয় এই শস্য মিশ হবে শস্য উৎপাদিত হয় নাই তাহলে কি ভাবে وہیں کہنا تیجا اگر چوئے جارا ہے کنڈا مزار آتا پر آج جو تار کی پرسی پوے کے مسلمان مسمہ کے مسمہ خارج، مسمہ خارج اور جواب مسمہ تو وہ جواب ہوئی نہیں تو خدا جگہ چھپا گئے بلا یس کو بہت مستعین کا غیر مسمہ کا مسمہ کے لیے جواب ارے فصل مسمہ جنی اور ان جنس مسمہ بخلا ویزا مائزا فصل ہاں ادارہ فصل ظہر تو کہ مزارات فصل دی ہے ابتدا مزارات شرط کر یا اس کے فصل ہوئی سے جنی پہلے مت اوستھائی آج میں مشی لے بھی ذمہ رو دکان رب العزت ذمہ مجھے عاملے جنہ کی لے بھی جو دے بزر کاربگتی ہوئی دے گئے رب العزت آج دے بزر کاربگتی ہوئی دے گئے عاملے بھگتی ہوئی دے تیرے زمین کیلائی دیتے دیتے پیشا سے اے پیشا کہنا بھائی بھی زمین والا کارکہ سے بھائی بھی رب العزت اے عاملے تکلے کارکہ سے عاملے حالا تاکود ذمہ تو نیے فوت ہوگا ذمہ آدم خارج کی اور تو فصل ہوئی نہیں اے جنہ تا ذمہ داری کی ہوتا نا ساکت ہوئے وجہ اللہ فسادات افسادات اے افسادات وجہ فسادات محصول ہو جاک دموں ذرا بل خیر جل صابر بل وجہ وقت کارت جنہ بو صابر بل جنہ وہ نمو ملکی کیونکہ یہ خارج اس کی ملکیت کا نمو ہے کہنا جیرا پوچھ جائی سے کہتے کہ بھائی تار مل گیو تیر تکیا و استقار کو لاکا بھی تصمیح و انجرا آمیل بھائیو کی اور تو یہ گائر صاحب بزر بھائیو کی تصمیح آو تو یہ جو دیتا کی گو رہے انہیں دیتے گو انہیں دیتے گو کار حسن اکھون انجے کی سکر بھائی تصمیح نا باقی اتن نمان بس باقی رہ گیا نمون کلو لے صاحب بزر نمورا شبد رکھ باقی تک کو کل گئے اور تو ازارہ فاسد ہے فاسد ہے فائل ازارہ مزارہ آتا تو باقی نمو کل لو ہو باقی رہ جائے نمو تمام کی تمام صاحب بزرگ کے لئے کل نمو کس کے ہوگا صاحب بزرگ ہوگا آن دے لو کانے البزر من کبالی رب رب العام عزیز اوی جب اچھے اگر وزر کس کی جانب سے ہو زمین والا کی جانب سے ہو وزر جیسے کہ بھی زمین والا تو یہ عامل ہے اگر یہ فاصلے صورت ہے کیوں بھی عامل عظیم سے ہوئی ہو کی بابی کی بابی عامل لا یدا دو اللہ مجدر ما شوی کرو آن عظیم سے دو دیو جے شرط تو کرو اسے تارو دیکھنا ہوتا ہوئے مسل تو مسل یہ ایک زمین سے بھاگا دیتے ہیں دس من دان دیتے ہیں پہلے پہلے شرط کو چھتی ہے نیسی نیسی پہلے آمیر بھاگا میں دیکھو تو لگتے ہیں دن دن دن دن فاصل ہو بیسے آن بیچے بیچے ملکے رب بلاد تو ایمو تو بستا آدھر میسی تو بھائی لوگ آدھر میسی اہم دے گا سے ایت دن جسوم دیتے ہیں پیچھا پہلے دیکھتے ہیں سوئی مندالے شما تو دلو شما پہلے ہم درستہ سوئی مندالے مجھ لیتا ہے آگے دیو نا پاس مندالے ملی تو تلکا چاہے تو دلو شما آگے دیو تو دلو شما سلام لکی تکے بیشی نہ ہوتے ہوئے مصمت تکے بیشی نہ ہوتے ہوئے سلام لکی تکے مصمت تکے بیشی ہوئے مصمت جو تلکا سا آگے میسل اترو پر آگے تو دلو شما لائی زادو مین زیادہ کیا جائے گا اور اس اعلیٰ مجدر معصول کر اس مجدر وہ جو شرط کیا گئے اس کے لئے کینو لینو رضیہ بھی سکتے ہیں کینو مصمر بھی رضی ہو اور تو زیادہ تو سکتے شاہتے رضی سے نا اگر مستر حسد سے من دانے پوری میں ہاں مصمر سکتے لگے تو باسمو تو لہذا باسمو رضی ہو رضی حسلو نا لینہ اولا دیا کہ رنزی ہو گیا ساکت زیادت کو حاضا انہا بین تبیسو رحمت اللہ تعالی یہ کہہ کرتا ہے شکل جیسے حالا محمد لہو عجر مستی بارگن ماں بارگن عجر مستیر جو ترو خوار اترو گے شکل کامل ترو کو عجر مستیر ملے گا خود محسوس میں پوری پر نبو گے تار عجر مستیر جو ترو تار پروبر پر جو ترو کھاتے تار کوئی کو جتلو کا سے چھے اتلو پاگے لأنه استوى منافعه کہو کہ رب العزت نے وصول کر لیا عامر کے منافع کو حق کے واسط کے ذریعہ بجنیوں پتگے دوسر پوزیشن میں ہوا سرکار رب العزت پتگے دوسر پوزیشن نیچے ٹھیک ہے فیجیب قیمت ہوا بس واجب ہے قیمت اس منافع کا اسلام اس پر رہا اور منافع کا مثل نہیں ہے قد مر رفیع تجارہ منافع مثل دیو گے ٹھیک ہے ایمان تال کے کی چیز ہوگی যে তার পারিশ্রমিক জুতোর কাছে এতটুক দিতে হবে কারণ আমি একেবারে মুনাফেকুল মিছিল আছে তাহলে মুনাফেকুল মিছিল নাই তাহলে একটা লোক এতদিন জমিতে খাটার কারণে পারিশ্রমিক জুতোর কাছে এতটুক দিতে হবে আছে আরে মুনাফে যে আছে মুনাফে জ্বলন্ত তার থেকে শ্রম নিচে শ্রম ব্রাহ্মণ দিতে হবে মুনাফা তো দিতে পারে না মুনাফের কোনো মিছিল নাই এই জন্য তার পারিশ্রমিক দিতে হবে আর বুঝছে না ইসলাম ইসলাম তার কোনো মুনাফের কোনো মিছিল নাই তাহলে তারা দিকে কি দেবে ভাই যে তার পারিশ্রমিক যতটুকু আছে অতটুকু মুনাফের কোনো মিছিল নাই দেওয়া উচিত ছিল কি মিছিল কারণ মুনাফের মিছিল দেওয়ার জন্য তাদের তাহলে কি দিতে হবে পারিশ্রমিক দিতে হবে যেটা করছে ফসল পাইতে হ্যাঁ তাহলে ওই রাজমিছিল আদ্র মিছিল কইছে মুনাফের মিছিল কইছিল ভাই আচ্ছা মিছিল অত সে একটা লোকে পারিশ্রমিক করলে আগর হবে ওয়ে বদর কিসকে জানাচ্ছে আমের কে জানাচ্ছে ওর সাহেব আজকে দিয়ে আজ মিছিল মিল জমিনটা জমিনটা কেড়ায় দিলে যতটুক পয়সা এতটুক দিতে হবে কে আমিরে কাকে জমিন লেনা ইস্তফা মুনাফে কেউ কে পুরি তুরপর উসুল কিয়া জমিন কে মুনাফে কো আজকে ভাষিক কে জরিয়া কোন আমির আমিরে আজকে ভাষিকের মাধ্যমে জমিন থেকে যতটুক নফা দরকার উঠানো দরকার সে ঘুরেছে তাই দুর্বস বাজিবে ও মুনাফে আজকে তো রদ কেন বাকি থাকে যেদিন বাকি থাকে সেটাকে রদ করা যায় যেটা বাকি থাকে রদ করা যায় না বুঝছে মুনাফের কোনো দিলে হয় নিশ্চিত নেই বস অজীবে রদ কেন কিমত এই কিমত তার কিমত দিতে হবে এখন খেলাফ আর মোহাম্মদ খেলাফ এই খেলাফ এখানে কেউ লাল জমা বাইনাল আসবে মেশিনকে শতাংশ বাদ থাকতে পারবো যদি কাজ করতে যে হায়ার না উল্টো হারে পুরো হারে কেন হাতটা ফসাতে মজার এতটা ফাঁসত হোক যা আলো যেন আলো লাগলে হাজির মিশ্রিত থাকবে এই বকর এবং জমি যতটুক তার আজরে মিশ্রিত আছে অর্থাৎ কিমত এই জমিটা তারা যতটুক আছে বকর তারা এতদিন তিন রাত চাষ করার কারণে যতটুক বকরের প্রবৈত অতটুক কে দিয়ে দিবে আর মেরে তাকে দিয়ে দিবে জমিন ওলাকে দিয়ে দিবে বুঝিনি আমাদের মেশিনটা ধার করতে পারি একবার ভাত করে দিছিলাম মেশিনের পয়সা জমিন ওলাদের উপর জমিনের কারায় যতটুক আছে ইতারা কতটুক দিতে হবে আমের কাকে লোকগুলো হ্যাঁ কেমনে বকল আছে হাসের মধ্যে হুকমান জমিন মালিক হো গিয়া কৃষি বীজ কি ওজা সে বীজ দেওয়ার কারণে সমস্ত বছরের মালিক কে হয়েছে রে ভাই জমি তার সমস্ত ফসল তার জন্য রে ভাই নামা হাসাল আর্ধে মঙ্গলুক আছে কেউ যে নমু হাসিল হওয়া উসকে আপনি আর্ধে মঙ্গলুকার কেন নোংরা করেছে তার তার নিজের মালিকানা সম্পত্তি তাদের তার নিজের মালিকানা অনেক কিন্তু মোস্তাক রয়ে আমের আখ হাজার খদ্রা বদরিহি খদ্রা আজরিহি সশব্দ কমি আহান শস্য বীজ পরিমাণ তার নেমে এবং জমি সে কেরাই দিছে না জমিনে কেরাই দিছে এই কেরাই পরিমাণ এবং তার কেবাই বুঝলি বিশ পরিমাণ যতটুকু এত তার জন্য কেবাই আর বাকিটা এর উত্তর যেরকম কেরাইয়ের পরিমাণ গেছে এক মন বুঝলি বদল গেছে এক মন হ্যাঁ পাঁচ মন শস্য হিসেবে তো ছয় মন তাই এক মন পরিমাণ তার জন্য হাওয়া আর সাইমন হিসেবে তোমার জমিনে কেরায় আরো এক মন্ত্র তো সৃষ্টি এটা কি বলবো সত্য باقی نماز یاسر و مینار بدل یہ نمو حاصل و بدل کے ذریعہ یا سورج مینار دے اور زمین کے ذریعہ تو دو کیلے بھائی آکاش سے بھی بنیا دے فصل لگ پہلے نمو ڈال چود بیج سے کا چیز نا بیج سو لگ دے زمین ہو لگ دے ارے وہ تم ہی دابی کر لو تو نا تم ہی بیج دس پہلے مت اوسط ہے تمہارا کا دابی کر لو تو نا پہلے دھیان بیج بنچو یہاں تک کہ تارا دابی آس ہما سلیم الحب بس جو صحیح سالم رکھے جو مقدار صحیح سالم رکھے کس کے عامل کے لیے آواز کیا یہ پریمان سوچے آواز اور بنیمے ہوئے آواز کی تر بیچ ایون تر بھارا بنیمے ہوئے جنی تو بالا ہو اس کے لیے حلال ہے وہ مالا آواز الحب جس مقدار میں اس کی آواز نہیں ہے تو صدقہ بھی تو صدقہ کرے گا تو اتر توڑے کی گروہ صدقہ کرے گا چلنا بغیر ضرور کے لیے রে ভাই যে এই যে বিষটা দিল হইতে পারে বিষের দ্বারা শস্য উৎপাদিত হইতে পারে না হইতে পারে, তাহলে তার জল হইতেছে না জমিনের মধ্যে বীজ চালানোর পরে যে এই বীজটা কি বলল ভাই পচা যায় না ভাই, তাহলে এতে তার জরুরি নেই ফালাইছি হইতে পারে ফসল হইতে পারে না হইতে পারে। তার বিল্ডিং ভাঙিয়ে রাখবে লোকি তোর ফল আজ করি না আমার বিল্ডিং ভাঙতাম না এতে জবরদস্তি করতে পারবে যে বেটা তুই আমার কয়া যাচ্ছ তো আমার আজকে কাজ করলে ওই মেনে পয়সা পাইতাম না বেটা তুই পেয়ে আনছো তো আমাকে কী করবে তোর বিল্ডিং ভাঙাইবে আজকে যে আমার দিনটা বেকার দেখো কেন এতে বিল্ডিং ভাঙলে এদিকে লাভ হইলে নষ্ট হইবে ভাই না কই আছে রে ভাই সামনে সামাই রাস্তা যারা দিলেন দিয়া দিমা দাও অনিমতা আল্লাহ দিলাইছে মিনকাবেলের বদল যার পক্ষ থেকে বদল নাই সে যদি বলে না আমি কি আগ দিয়ে যারা করবো না তো ও যদি একবার হলো হাকিম আমল জবরদস্তি করে হাকিম না আমল পর মেনাও লাই হাকিমিল অফা বিল আগদে বানাল কাউকে নিয়ে না হে খোগা উসকো পুরা অফা বিল আগদে কেসা ধরা এই আগদিকে পুরা করা দ্বারা তার কোনো ক্ষতি হবে না বল আগদুল আজিম দুর্দরা চুক্তি করছে চুক্তি রেখে রে লাজিম জমিনের এখন তার কাছে এই দায় দায় নিমালা দায় তাকে চাপ দিয়েছে তুমি দায় কি করো পরিশোধ করো আর তার দায় পরিশোধ করার কোনো পন্থা না থাকলে জমিন বিক্রয় করা বলছ যদিও জমিন সে কিনে ভাই আগে আগে মোদারাত করে দিছে এই আগে মোদারাত কিনব ফার্স্ট বস করে বুঝছে ইজারা যেরকম কি উদর কানে ফস খেয়ে যায় আগে মোদারাত কিনব উদর কানে কি দেব ফস খেয়ে দেবো কানা উজরুন ইউসাকো মোদারা থেকে সে কি করছিল উঠিয়া গেছে বলে আমি করবো না আমার বদল বিকৃষকে জানাচ্ছে জমিনওয়ালাকে জানাচ্ছে আমার হাল মে কোন আমিল মে হাল কর জোর দিয়া কারণ কারোবার মোদারুল আলদা জমিন দাস করে দিয়েছে ফাইনাল দিয়ে দিছে ভাই এরই করবো দাস করে দিলে ভাই এরা বরকাওয়ালা যে ব্যক্তি বাকি করেছে সে জমিন চাষ করে কি করছে ফাইনাল দিয়ে দিচ্ছে এমন তো অবস্থায় জমিনওয়ালা কেছে না আমি একদিন মোদারাত করবো না ফালা সাইয়া বাহু বাস আমের কা কই নিয়মের গা যে ফি আমলের করা হাল যতনি কে আমল নেই যা চাষ করছে বিনিময় দেশে কোনো কিছু তার বিনিময়ে কিছু পাবে হ্যাঁ কী রাহাদা কী রাহাদা বিহুকমে আম্মা এটা কিন্তু সরকারি ফেসলা আম্মা সীমা বাইন বাইনাল্লাহ মুফতি সাহেবের কাছে গেলে ফতোয়া দিবে হাকিমে কইবে যে তুই গুস্তা পাইছে না মুফতি সাহেবের কাছে ফতোয়া দিবে ওয়া সীমা বাইন বাইনাল্লাহ ইয়াল জুমু ইস্তেদাল বল লাজিম জরুরি হে কে তোকে রাজি করলে না আমিন কো জমিন ওয়ালার লাগে জমিকে তাকে সন্তুষ্ট করা কথা দিয়ে সন্তুষ্ট পয়সা দিয়ে সন্তুষ্ট যেমনি তাকে সন্তোষ শান্ত একদিন বুঝি ভাই মারা দেওয়ার পরে বুঝলি ইজারা ইজা একটা ব্যাপারে এদারা দেওয়া ইজা একটা কি আরস মারুজন চলে গেছে আরজ চলে গেছে আরে এ দ্বারা দেওয়া গেছে একটা আরস মারুস কে এ দ্বারা তার সাথে লাহি কুত লাহি কাগজ আগে দেয় এ দ্বারা যার সাথে লাহি কুছে সে কবরে চলে গেছে এ দ্বারাও কবরে চলে গেছে লেহাজা আজদের মোতাবেক দিব শেষ হয়ে গেল এইভাবে কিতাব হবে না একটা ঘটনা আগে তো এত রাস্তাঘাট ছিল নৌকার ব্যবস্থা ছিল বেশি পানি ছিল তো প্রত্যেক বাড়িতেই নৌকা ছিল তো ওই সময় নৌকাও চুরি হয়েছিল তাহলে কী করছে এক গৃহস্থ ব্যক্তি নৌকার মালিক নৌকার বুঝে পাটতন মিশাইয়া দিনে সে শুয়ে দিচ্ছে আর নৌকাকে গাছের সাথে শিকল গাছে তালা দিচ্ছে দেখছে যে কত মিটারে সে ঘুমে মিটে আছে দেখছে যে একশো কি একশো মিটারে ঘুমরা একশো মিটারে আছে আর করছে তারা ইয়েকে বুড়া যে নৌকা ঘোরা থাকে না গোড়া কাটছে শিকল পড়ছে শিকল রয়ে গেছে গাছের লোকের আর ওই ব্যক্তিকে যে ভারতন ছিল ভারতন দিয়েছে আসে ছিল কি এবার না ইয়ারে পাঁচ ছিল পাঁচে ভুলুর ভেতরে রেখে সারছে সে ঘুমাইতেছে আর চুরে নৌকা রয়ে গেছে সকালে যখন সাতটা দিকে রোদ্র পুরাতনের চেষ্টায় দেখে আমি কই রে আমি আমি যে পাটে ভুল উঠবে নৌকা করে নৌকা কোনো পাত্তা নাই আমাদের ছেলেগুলি সকালে অভ্যাস হচ্ছে যায় কোনো হুজুর যদি রেখা দেয় আবার ঘুমাই থাকে আমাদের ফজরের টাইমের অবস্থা হচ্ছে এটা আচ্ছা এই অবস্থা হয়ে থাকে ঘুম যে এত গালে তুই গালে তৈরি না গালে বকরে মুখ ডুবে ডুবিলে কেন গালে দুটি ব্যবহার করতো এই গালে মগলু বিল কেন মাধারণ যে গালে ব্যবহার করেন এই দিনে একে মগলু গালে দিয়েছে বুঝলি নালন্দা বন্ধ করে যে এরকম এক ঘটনা হয়েছিল যে হঠাৎ মানে ইয়ার সংলাপ ইয়ার মালহম মানে এক ছাত্রকে ফিরে দিছে হাজার দিয়ে আল্লাহ আল্লাহি কে বলছে মাফ কেজে সদরকে পিতার কর মাই আল্লাহি কে তুই যে পিতা তাও আমার কোনো ব্যক্তিগত ধরত না হাজার দিয়ে আল্লাহি কে বাজাচ্ছে মাফ কাজে তুদের কইতে স্যার কেটে কে মাই তো যে আল্লাহি কে বাস থেকে পিতা তাও তা এইভাবে যদি দুই একদিন দেওয়া হয়তো ধুলাই ইনশাল্লাহ অকরে ধন আজান দে অনেক মতো হচ্ছে উচ্চটা একটা তৈরি হইতে যে দিকে আসতে দিতে পারে এটার মধ্যে বড় জিনিস না কৃষ্ণদেব কত দৌড়ে স্বাধীনতার পর দাদা করে দাদা